আচ্ছা ভালো কথা, মানে প্রশ্ন আপনি শুনতে পেয়েছেন, আমিও আপনাদের মতো একজন ন মুসলিম, কি বললাম, ন মুসলিম মানে এই না হিন্দু ছিলাম আগে, বংশগত ভাবে মুসলিম, এবং খালি মুসলিম না পীরের খানদানের লোক, সেই হিসাবে কি আছে, টুপি ছিল, দাড়ি ছিল, আগে তো মাদ্রাসায় পড়েছি, মাওলানা ছিলাম, মুফতি ছিলাম, সবই ছিলাম, বাট কি ছিলাম না, মুসলিম ছিলাম না, মুসলিম হয়েছে মাত্র তিন চার বছর আগে, তাও এখনো পুরা কিনা অনেক সময় কি যাচাই করি, তো সেই হিসাবে আমি এত কিছু এখন লিখতে পারি নাই, বাকি জয়ীফ হাদিস, জাল হাদিস বই আছে বাংলাদেশে, সেগুলো আপনারা দেখতে পারেন, হাদিসের নামে জালিয়াতি একটা বই আছে, না প্রচলিত জাল হাদিস মালিক সাহেব যারা লেখছে, মালিক সাহেবের মধ্যে আবার কি আছে, জাল হাদিস আছে, কাজে মালিক সাহেবকে আমরা অত ই করতে পারি, আন্দাজে কথা বলে, আপনি ওই যে বললাম না যে হাদিসের নামে জালিয়াতি যে বইটা আছে, ওটা কার লেখা, আব্দুল্লাহ জাহাঙ্গীর লেখা, এটা পড়তে পারেন, আব্দুর রহিম সাহেবের একটা বেদাত বই আছে সুন্নত বেদাত, ওটা পড়তে পারেন, খারাপ না পড়তে পারেন আর কি, বাকি শিরক বেদাত সম্পর্কে আমাদের আসলে লেখার মধ্যে আছে, আমাদের যে কিতাবুত তাওহীদ, এই শিরকের বেদাতের চ্যাপ্টার আছে, আসলে আলাদা বই লেখে না, ভিতরে আছে সবকিছু, জি।